الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله وقال رسول الله صلى الله عليه وسلم يخرج من خراسان رايات سود لا يردها شيء حتى تنصب بإيلياء সুপ্রিয় উপস্থিতি, আজকে আমি খোরাসানের কালো পতাকাবাহী দল সম্পর্কে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না ফিতনা নির্মূল হয়। ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং আল্লাহর জমিনে সম্পূর্ণরূপে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াখরুজু মিন খুরাসানা রায়াতুন সুদুন লা ইয়ারুদ্দুহা শাইউন, খুরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল আত্মপ্রকাশ করবে, কেউ তাদের প্রতিহত করতে পারবে না। শেষ অবধি তারা বাইতুল মুকাদ্দাসে এসে ঝান্ডা গিরে দিবে। মুসনাদে আহমদ, হাদিস নং 8775। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খুরাসান বলতে ইরানের উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে আফগানিস্তানের অধিকাংশ এলাকা নিয়ে তাসখন্দ, সমরখন্দ সহ বুখারা পর্যন্ত এবং উত্তরে তুর্কমেনিস্তানের অর্ধেক এলাকা নিয়ে অবস্থিত বিশাল ভূমিকে বোঝানো হতো। বর্তমান সময়ে আফগানিস্তানের মাটিতে খোরাসানের সেই কালো পতাকাবাহী দল একত্রিত হচ্ছে। দাজ্জালি শক্তির সকল প্রচেষ্টা তাদেরকে দমনে সক্ষম হয়নি, বরং মুজাহিদিনগণ এখন উল্টো তাদের উপর চড়াও হয়ে আছে। আরব মুজাহিদিন আল কায়দার ঝান্ডাও কালো রঙের, সুতরাং সকল কুফরি শক্তির বক্ষ চিরে অচিরেই তারা বাইতুল মুকাদ্দাসে বিজয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদকে সত্যায়িত করবে ইনশাআল্লাহ। অবস্থা দৃষ্টি মনে হয় ইহুদিরা এ সকল হাদিসকে সামনে রেখেই সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করে চলছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমার জন্য হাদিসগুলো বর্ণনা করেছিলেন এই আশায় যে উম্মতে মুসলিমা দুর্দশার দিনগুলোতে এ সকল হাদিসকে সামনে রেখে তাদের কর্মসূচি ঠিক করতে সক্ষম হবে। সাধুবাদ পাওয়ার যোগ্য ওই সকল ব্যক্তিবর্গ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে বুঝে পাহাড়ের গর্তসমূহকে নিজেদের আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে। হাদিসে ওই সকল মুজাহিদের জন্যেই সুসংবাদ বর্ণিত হয়েছে। দাজ্জালের শক্তিসমূহ আফগানের মাটিতে আগুনের বৃষ্টি নিক্ষেপ করে অগ্নিসাগরে যতই পরিবর্তন সাধন করুক না কেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য আল্লাহ অবশ্যই এমন এক বাহিনী তৈরি করবেন যারা ইতিহাসের ধারা এবং দুনিয়ার নকশাকে পরিবর্তন করে ছাড়বে। এই সমস্ত হাদিস ওই সকল ব্যক্তিদের জন্য সান্ত্বনাস্বরূপ যারা মুজাহিদিনের সাময়িক পরীক্ষা দেখে উদাসীনতার মরুভূমিতে হারিয়ে গিয়েছিল। অতএব এখন আর মন ভেঙে ফেলার প্রয়োজন নেই, বরং ওই সেনাদলের মধ্যে সামিল হও যাদের ভাগ্যে বিজয় লিখিত। এটা সুসংবাদ ওই সকল বৃদ্ধ ব্যক্তিদের জন্যেও যাদের বাহু অস্ত্র উঠাতে অক্ষম, তবে তারা তো হিন্দুস্তান ও বাইতুল মাকদিস বিজয়কারীদের দৈনন্দিন প্রয়োজনাদি পূরণে সক্ষম। এটা হচ্ছে কামনা বাসনা ওই সকল মা বোনদের জন্যে যারা আফগানের মাটিতে মুজাহিদিনের সাময়িক পরাজয় দেখে এবং সাবার গান থেকে কিউবা পর্যন্ত মজলুম নিপীড়িত ভাইদের কান্নার আওয়াজ শুনে পেরেশানির অতল গহ্বরে নিমজ্জিত। মুহাম্মদ বিন কাসিম আর তারেক বিন জিয়াদের বোনেরা, এখন খুশি হয়ে যাও, কান্নার মাতম এখন বন্ধ করো, এবার ইহুদি ও নাসারাদের ঘরে মাতম শুরু হওয়ার সময়। প্রিয় মায়েরা, এবার আপনি আপনার সন্তানটিকে সর্বশেষ যুদ্ধের জন্য সাজিয়ে তুলুন, কারণ বর যাত্রীর লোকেরা তো এখন দিল্লি আর বাইতুল মাকদিসের দিকে রওয়ানার প্রস্তুতি নিচ্ছে। সকল বাদশার বাদশাহী এখন ধ্বংসের সম্মুখীন, আর ওই দিকে দেখো আমাদের প্রিয় ভাইয়েরা, যারা আমাদের পূর্বেই শাহাদাতের তাজ মাথায় নিয়ে দুলহান সেজে আমাদের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি কাজে ব্যস্ত রয়েছে। হ্যাঁ আমার বোনেরা, সেও ভাইদেরকে বর বানানোর সময় এসে গেছে, সুতরাং এখন তো আনন্দের সময়, চেহারায় উদাসীনতা নয় বরং সন্তুষ্টির নিদর্শন থাকা চাই, আখিতে অশ্রু নয় বরং বিজয়ের মহা উৎফুল্লতায় চমক থাকা চাই, এখন তো আমাদের পালা। উপরুক্ত হাদিসে বলা হয়েছে তাদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে না। এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে তাদের পথে কোনো প্রকার বাধা বিপত্তি আসবে না, বরং বাধা বিপত্তি তো অনেক আসবে, কিন্তু বাধা বিপত্তি ডিঙিয়ে অবশেষে বাইতুল মাকদিসে এসে বিজয়ের পতাকা তারা উড়াবেই। মুসনাদে আহমদের 22441 নং হাদিসে বর্ণিত হয়েছে, ইদা রাআইতুমুর রায়াতাস সাউদা ক্বাদ জাআত মিন ক্বিবালি খুরাসান ফাতুহা ফাইন্না ফীহা খলিফাতাল্লাহিল মাহদি। যখন তোমরা দেখতে পাবে কালো ঝান্ডাবাহী লোকেরা খোরাসানের দিক থেকে আগমন করছে, তখন তোমরা তাতে সামিল হয়ে যাও, তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহদি আছেন। মুস্তাদরিকে হাকিমের অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, আন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ইযা রাআইতুমুর রায়াতাস সাউদা খরাজাত মিন ক্বিবালি খোরাসান ফাতুহা ওয়ালাউ হাওয়ান ফাইন্না ফীহা খলিফাতাল্লাহিল মাহদি। হাযা হাদিসুন সহীহুন আলা শর্তিশ শাইখাইন। হযরত সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দেখতে পাবে কালো ঝান্ডাবাহী লোকেরা খোরাসানের দিক থেকে আগমন করছে, তোমরা তাতে সামিল হয়ে যাও, যদিও হামাগুড়ি দিয়ে হয়, তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহদি আছেন। ইমাম হাকিম রহিমাহুল্লাহ তার মুস্তাদরিকে হাদিসটিকে উল্লেখ করেছেন এবং হাদিসটিকে বুখারী মুসলিমের শর্তানুযায়ী সহিহ বলেছেন। হাদিস নং 8706। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, ফামান আদরা কাযালিকা মিনকুম ফালইয়াতিহিম ওয়ালাউ হাবওয়ান আলা সালজি। সুতরাং তোমাদের মধ্য থেকে যে তাদেরকে পাবে সে যেন তাদের নিকট আসে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে আসতে হয়। সুনানে ইবনে মাজা 4082। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই উম্মতকে বলে দিয়েছেন, ওই সেনাদলে এসে শরিক হয়ে যেও, আখিরাতের মহা বাণিজ্য লাভের আশায় দুনিয়ার তুচ্ছ বাণিজ্যকে ত্যাগ করে সফলতা অর্জন করো, লক্ষ্য রেখো মায়ের কোমল মমতা, জীবন সঙ্গিনীর সিক্ত অশ্রু অথবা নয়ন মনির চেহারাটুকু যেন আমার ও আমার জন্য আত্মোৎসর্গকারী সাহাবায়ে কেরামের ভালোবাসার পথে কোনোরূপ বাধা না হয়ে দাঁড়ায়। শহরের বড় বড় প্রাসাদ আর চাকচিক্যপূর্ণ পূর্ণ বিলাসবহুল ভবনগুলো তোমাদেরকে পাহাড়ের অন্ধকার গর্তে আশ্রয় গ্রহণ থেকে যেন বাধার সৃষ্টি না করে। ইট আর মাটি দিয়ে বানানো ঘরগুলোকে বাঁচানোর লক্ষ্যে আখেরাতের চিরস্থায়ী থায়ী প্রাসাদগুলোকে নষ্ট করে দিও না। মনে রেখো, কারাগারের কালো কুঠুরিতে আবদ্ধ হওয়ার ভয়ে দাজ্জালি শক্তির সামনে মাথা নত করে দিও না। জেনে রেখো, কবরের চেয়ে কালো কুঠুরি আর ভয়ানক কারাগার কিন্তু দ্বিতীয়টি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা হওয়ার হোক, কোনো কিছুই পরোয়া করবে না, বরং অবশ্যই ওই সেনাদলে এসে শরিক হয়ে যাও। হাদিসে উল্লেখ করা হয়েছে যে ইমাম মাহদি তাদের মাঝে বিদ্যমান থাকবে। এর দ্বারা উদ্দেশ্য হলো যে দলটি ইমাম মাহদিকে শক্তিশালী করবে, তার দল হবে আর আরবে পৌঁছে ইমাম মাহদির দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। অথবা এটাও উদ্দেশ্য হতে পারে, ইমাম মাহদি স্বয়ং তাদের মাঝে বিদ্যমান থাকবেন কিন্তু কেউ তাকে চিনবে না, কিন্তু পরে যখন তিনি হারাম শরীফে আসবেন তখন লোকেরা তাকে চিনে ফেলবে। অপর হাদিসে বরফের উপর চলার কথা বলা হয়েছে, কারণ বরফের উপর চলা খুবই কঠিন, দীর্ঘ সময় বরফের উপর পথ চললে পা অবশ হওয়ার আশঙ্কা থাকে, আর বরফের উপর দিয়ে চলার কষ্ট আগুনে জ্বলার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। এত সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান বাঁচানোর তাগিদে যদি বরফের উপর দিয়েও হেঁটে আসতে হয় তবুও এসে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহর রাসূলের এই হাদিসগুলোর মর্ম অনুধাবন করে খোরাসানের সেই কালো পতাকাবাহী দলের সাথে একত্রিত হয়ে আল্লাহর পথে জিহাদ করার তৌফিক দান করুন এবং আল্লাহর রাহে শাহাদাতের তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।